জীবন মিছয় সপন। অথাই মরিবাজি লাগুচি সমান, ভাগ্যত হইছি দুই ভাগ, এটি খরা সেটি কলা মেঘ, আখি তল লুহ যেতে ছাতিরে হুয়ে নীল। টঙ্কা তাতে সেলাম, টঙ্কা তাতে সেলাম, টঙ্কা তাতে সেলাম।